ফুবাইল থানার অন্তর্গত বড় কয়ের জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিলের আজকে দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইমাই মাসাজিদ এবং ওলামাই কেরাম, আমার সম্মানিত মুরব্বিয়ান এজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিলের গতকাল থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারিম এবং সহি হাদিসের আলোকে অনেক গুরুত্বপূর্ণ দিনই আলোচনা শোনার পরে ওয়াজ মাহফিলের এই পর্যায়ে এসে আপনাদের সামনে কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কনকনে শীতের রজনীতে অত্যন্ত সবরের সাথে মনোযোগের সাথে আল্লাহ রব্বুল আলামিনের কথাগুলো শোনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শোনার জন্য অত্যন্ত মনোযোগের সাথে বসার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ এই ওয়াজ মাহফিল দুই দিন ব্যাপী আজকে শেষ দিন। এ পর্যন্ত অনেক ওলামায়ে কেরাম বায়ান করেছেন, এই আলোচনাগুলো যদি আমরা আমল করি, যেগুলো শুনেছি এগুলো যদি সঠিকভাবে আমল করি, আলহামদুলিল্লাহ এই দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিল সফল এবং সার্থক হবে ইনশাআল্লাহ। আমার পরে ইনশাআল্লাহ আরও একজন সম্মানিত শায়েখ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই মাহফিলের শেষ পর্যন্ত বসে কোরআন সুন্নার গুরুত্বপূর্ণ কথাগুলো শুনে আমাদের ঈমান এবং আমলকে সুন্দর করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, এই পৃথিবীতে আল্লাহর এই জমিনে যত জিনিস আছে, যত সম্পদ আছে, আমার আপনার কাছে সবচাইতে দামি, সবচাইতে মহামূল্যবান কোন জিনিসটি বলেন তো দেখি। আমার আপনার কাছে সবচাইতে দামি জিনিস, মূল্যবান জিনিস কোনটা? আমার আপনার ঈমান। ঈমানের মতো দামি, ঈমানের মতো মূল্যবান আর কোনো সম্পদ জমিনে আসমানে কোনো জায়গায় আর কোনো সম্পদ এর থেকে মূল্যবান নাই। যদি আমাকে আপনাকে কেউ প্রস্তাব দে, তোমাকে পৃথিবীর যত সম্পদ আছে সকল সম্পদের মালিক বানিয়ে দেওয়া হবে, অথবা পৃথিবীর সর্বোচ্চ চেয়ার, সর্বোচ্চ গদি, সর্বোচ্চ আসনে তুমি যদি বসতে চাও তোমাকে বসাই দেওয়া হবে, শর্ত একটাই, তুমি শুধু তোমার ঈমানটা দিয়ে দিবা, ঈমানটা বিক্রি করে দিবা। আপনারা কেউ দিবেন? অনেকে মনে হয় দিবেন, কিছু বলেন না। কি দিবেন? আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল যে সারা পৃথিবীর যত সম্পদ আছে যত ক্ষমতা আছে, যত নেতৃত্ব আছে, যত কর্তৃত্ব আছে, সব কিছুর চাইতে আমার আপনার কাছে মহা মূল্যবান, মহা দামি জিনিসটা হলো ঈমান। আল্লাহ পাকের বড় নিয়ামত। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে ঈমান নসিব করেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর এই জমিনে কত বুদ্ধিমান, কত বুদ্ধিজীবী, কত চালাক, কত সম্পদশালী, কত প্রভাবশালী মানুষ দুনিয়াতে অতিবাহিত হয়ে গিয়েছে, বর্তমানেও পৃথিবীতে আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের কপালে ঈমান নসিব করেন নাই। আল্লাহ পাক যে আমাদেরকে ঈমানটা নসিব করেছেন, আল্লাহ পাক আমাদের প্রতি বিশাল রহম করেছেন। এজন্য যে মহা মূল্যবান দামি জিনিস পেয়েছি, এই দামি জিনিসের, মহা মূল্যবান জিনিসের কদর করা দরকার। দামি জিনিস, মূল্যবান জিনিস পাওয়ার পরে যদি এটাকে রাস্তাঘাটে ফেলে রাখি, এটাকে যত্ন না করি, এটাকে যত্র তত্র ফেলে রাখি, এটার কোনো সদ্ব্যবহার না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ামতটা কেড়ে নেন, ওই নিয়ামত স্থায়ীভাবে আল্লাহ পাক দেন না। এই জন্য পৃথিবীতে অনেক মানুষ ঈমান এনেছিল, কিন্তু ঈমানের উপরে থাকতে পারে নাই। এরকম একজন দুজন মানুষের নাম বলেন তো দেখি। ঈমান আনছে, কিন্তু ঈমানের উপরে থাকতে পারে না। আব্দুল্লাহ বিন উবাই, নাম শুনেছেন? আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের লিডার, মুনাফিকের সর্দার। এই লোক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু ইসলামের উপরে থাকতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত তাকে দিয়েছিলেন, সেই নিয়ামত আবার তার থেকে আল্লাহ পাক ছিনিয়ে নিয়েছেন, ওই নিয়ামতের উপরে তাকে মৃত্যুবরণ করতে আল্লাহ পাক দেন নাই। তাহলে বোঝা গেল, ইমানি নিয়ামত পাইলেই যে আমি ইমানি নিয়ামত, ইমানি সম্পদ পেয়ে গেছি, এমন খুশি হইলাম, আল্লাহর শুকরিয়া আদায় করতেই ভুলে গেলাম, ইমানের কোনো যত্ন নিলাম না, ইমানের কোনো খোঁজ খবর নিলাম না। তাহলে আল্লাহ পাক এই ইমানের মতো নিয়ামত আমার আপনার থেকে ছিনিয়েও নিতে পারে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই অবস্থা থেকে হেফাজত করেন। আল্লাহ যেন রাগ হয়ে আমাদের থেকে ইমানের মতো নিয়ামত ছিনিয়ে না নেন, সকলে বলি আমিন। কিন্তু আমাদের ইমানের অবস্থার দিকে তাকাইলে, ইমানি দুর্দশার দিকে তাকাইলে, ইমানের বেহাল অবস্থার দিকে তাকাইলে মনে হয় যে আল্লাহ পাক এই মহা নিয়ামত সব সময় আল্লাহ আমাদেরকে দিবেন না, রাখবেন না, আল্লাহ এটা ছিনিয়ে নেবেন। কারণ ইমানের নিয়ামত, এই মহা নিয়ামতকে যত্ন করতে হয়, রক্ষণাবেক্ষণ করতে হয়, হেফাজত করতে হয়। ইমান এমন জিনিস না যে ইমান একবার ঢুকলে এটা আর বাহির হয় না, এরকম জিনিস না। ঈমান যেমন মানুষের অন্তরে ঢুকে, মানুষের অন্তর থেকে ঈমান বাহির হয়ে যায়। ঈমানের স্থান কোথায়, ঈমান থাকে কোথায় বলেন তো দেখি? ঈমানটা আমাদের কোন জায়গায় থাকে? যে মাঝে মধ্যে একটু কথা বলবেন, এই এলাকায় মনে হয় কথা কম বলা হয় নাকি? এই এলাকার বাইদের মনে হয় একটু অভ্যাস কথা কম বলা, এই জন্য দোকানপাটেও মনে হয় কথাবার্তা তেমন চলে না, চারিদিকে নীরব পরিবেশ বিরাজ করে। আলহামদুলিল্লাহ, এটা ভালো জিনিস, চুপ থাকাও একটা ইবাদত। তবে সবসময় চুপ থাকা ইবাদত না, মাঝে মধ্যে কথা বলতে হয়। এই জন্য কিছু জিজ্ঞাসা করলে মাঝে মধ্যে একটু বলাটা দরকার। তাহলে আমি বুঝবো যে আলহামদুলিল্লাহ আজকের শ্রোতা যারা, তারা অনেক জ্ঞানী, অনেক কিছু জানেন। আর আপনারা যদি ভিতরে এলেম নিয়ে বসে থাকেন, কথাই না বলেন, তা আমি বুঝবো কেমনে আপনারা যে কিছু জানেন? আমি বিশ্বাস করি আপনারা অনেক কিছু জানেন আলহামদুলিল্লাহ। আমি যে কথাটা বলতেছিলাম, ঈমানটা থাকে কোন জায়গায়? আমাদের অন্তরের ভিতরে। ইমানের স্থান, ইমানের মহল হলো কালব, কালবের ভিতরে ইমানটা থাকে। এই জন্য ইমান বাহিরে দেখা যায় না, ইমানের তাসির দেখা যায়, ইমানের প্রভাব দেখা যায়, কিন্তু মূল ইমান বাহিরে দেখা যায় না। মূল ইমান থাকে কোথায়? কালবের ভিতরে, ভিতরে অবস্থান করে। কিন্তু এই ইমান একবার ঢুকে আবার এই ইমান বাহিরও হয়ে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাদিরু বিল আমাল সাতাকুনু ফিতানান ফায়ুসবিহু মুমিনান ওয়া ইয়ুমসি কাফিরান ওয়া ইয়ুমসি মুমিনান ওয়া ইয়ুসবিহু কাফিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আমাল, আমার উম্মতেরা আমালের দিকে, আমল করার দিকে প্রতিযোগিতায় নেমে পড়ো, তাড়াতাড়ি দ্রুত আমলের দিকে এগিয়ে আসো, বেশি বেশি আমল করার চেষ্টা করো। কারণ ফাসাতাকুনু ফিতানান, অতি শীঘ্রই তোমাদের মধ্যে ফেতনা শুরু হয়ে যাবে, ফেতনার ফেতনা শুরু হবে। ফায়ুসবিহু মুমিনান ওয়া ইয়ুমসি কাফিরান, সকাল বেলায় তুমি মুমিন থাকবা, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবা। আবার ওয়ায়ুসবিহু মুমিনান ওয়া ইয়ুমসি কাফিরান, ওয়ায়ুমসি মুমিনান ওয়া ইয়ুসবিহু কাফিরান, সন্ধ্যা বেলায় তুমি মুমিন, সকাল বেলায় তুমি কাফের। তাহলে বোঝা যায় এই ইমান সকাল বেলায় ডুবতে পারে, সন্ধ্যা বেলায় বাহির হয়ে যেতে পারে, আবার সন্ধ্যা বেলায় ইমান ডুবতে পারে, সকাল বেলায় ইমানটা বাহির হয়ে যেতে পারে। ইমান এমন জিনিস না, একবার ঢুকলে আর কোনোদিন এর ভিতর থেকে বাহির হওয়ার সুযোগ নাই। তালা মেরে খাঁচার মধ্যে আবদ্ধ করে রাখার মতো জিনিস ইমান না। ইমানকে আটকিয়ে রাখা যায় না, ইমানকে ভিতরে তালা মেরে রাখা যায় না। ইমানের যতক্ষণ হেফাজত হবে, ইমানের যতক্ষণ সংরক্ষণ হবে, ইমানের যতক্ষণ হক আদায় করা হবে, ততক্ষণ ইমানটা ভিতরে থাকে। ইমানের সাথে বেয়াদবি করলে, ইমানের খোঁজ খবর না নিলে, ইমানের মেহমানদারি না করলে, ওই ইমান অন্তরের ভিতরে থাকে না, ইমানটা বের হয়ে যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমানকে ফিতনা থেকে, ইমানকে ফিতনা থেকে সংরক্ষণ করো, ইমানটাকে হেফাজত করো। কারণ হেফাজত না থাকলে সকালবেলায় মুমিন, তুমি সন্ধ্যাবেলায় কাফেরও হয়ে যেতে পারো। সন্ধ্যাবেলায় মুমিন থাকো, সকালবেলায় তুমি কাফেরও হয়ে যেতে পারো। তোমার ইচ্ছা, তোমার টার্গেট ইমান নিয়ে মারা যাওয়ার, কিন্তু যদি ইমানের সংরক্ষণ না করো, তোমার কপালে ইমান নিয়ে মৃত্যু নসিব হবে না। সালাতুল জানাজার ভিতরে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফা তাওয়াফফাহু আলাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না, আয় আল্লাহ আমাদের মধ্য থেকে যাদেরকে আপনি বাঁচিয়ে রাখবেন, যাদেরকে জীবিত রাখবেন জমিনে, ফা আহইহি আলাল ইসলাম, রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের উপরে বেঁচে থাকার, ইসলাম নিয়ে বেঁচে থাকার আমাদেরকে তৌফিক দিন। ওয়ামান তাওয়াফফাইতাহু মিন্না ফা তাওয়াফফাহু আলাল ঈমান। আয় আল্লাহ আমাদের যার মৃত্যু যখন আসবে, যখনই মারা যাব, তখন ইমানের সাথে, ইমানের উপরে আমাদের মৃত্যু নসিব করিও। তাহলে আমরা সকলে চাই ইমান নিয়ে মরতে। ইমান নিয়ে মরতে চান না কে কে? ইমান নিয়ে মরতে চান না এরকম কেউ আছেন? আল্লাহ আকবার, একজনও নাই। সবাই আমরা চাই ইমান নিয়ে মরতে, যে ইমান নিয়ে মরতে চাই মৃত্যুর সময়, যাতে আমি ইমানটা নিয়ে যেতে পারি। মুরব্বীদেরকে জিজ্ঞাসা করবেন যে, চাচা দাদা আপনার জন্য কি দোয়া করব, দোয়াটা বলেন। কি চান আপনি, কোন দোয়াটা করলে খুশি? দেখবেন চাচা বলবে, দাদা বলবে, নানা বলবে, আমার কোনো কিছু দরকার নাই, একটা মাত্র দোয়া করো যাতে আমার মৃত্যুটা ইমানের উপরে হয়, ইমানটা লই যাতে মরতে পারি। এটা বলে না? দেখবেন আপনি গ্রামে হাঁটি হাঁটি মুরব্বী যতজন আছে জিজ্ঞেস করে দেখবেন যে চাচা আপনার জন্য কি দোয়া করতাম, কি দরকার? কোনো কিছুর দরকার নাই, খালি দোয়া করো ইমানটা লই যাতে মরতে পারি। আমার ভাইরা এবং বোনেরা, ইমানটা লই মরতে চাই, ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে চাই, কারণ ইমান নিয়ে দুনিয়া থেকে গেলেই আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানের বিনিময়ে আমাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই লোকটা মৃত্যু পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ইস্তিকামত থেকেছে, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে, ঈমানটা নিয়ে, বিশুদ্ধ ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পেরেছে, দাখালাল জান্নাহ, এই লোকটা জান্নাতে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার শেষ টার্গেট হলো লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কবরে যাওয়া, শেষ ইচ্ছা হলো লা ইলাহা ইল্লাল্লাহর উপরে মৃত্যুবরণ করা, শিরক মুক্ত তাওহিদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করা। কিন্তু আমার ভাইরা এবং বোনেরা, কত মানুষ ইচ্ছা করেছিল লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে মরবে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে মৃত্যু তাদের নসিব হয় নাই। এজন্য আমার আপনার যেই টার্গেট, যেই লক্ষ্য লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে মারা যাওয়া, এই লা ইলাহা ইল্লাল্লাহর যদি হেফাজত না করি, সংরক্ষণ না করি, যত্ন না নি, সতর্ক যদি না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে মৃত্যু নসিব হবে না। এজন্য প্রত্যেকটা এবাদতের, প্রত্যেকটা আমালের দেখবেন ফেকের কিতাব খুললে, হাদিসের কিতাব খুললে দেখবেন প্রত্যেকটা এবাদত, প্রত্যেকটা আমাল নষ্ট হওয়ার, ভেঙ্গে যাওয়ার কতগুলো কারণ আছে। দেখবেন অজুর অধ্যায়ে যাবেন, নাওয়াফেজুল অজু আছে, অজু ভঙ্গের কারণ আছে। অজু যেমন একবার করলে মৃত্যু পর্যন্ত সারা জীবন অজু থাকে না, অজু ভাঙ্গি যায় আবার করতে হয়, ভাঙ্গি যায় আবার করতে হয়, ভেঙ্গে যায় আবার করতে হয়। ইমান ওইরকম মাঝে মাঝে ভেঙ্গে যাইতে পারে, ইমান ভেঙ্গে যাওয়ার কারণগুলো থেকে সতর্ক থাকতে হবে, কারণ ইমান যদি ভেঙ্গে যায় আপনার নসিবে ইমান নিয়ে মৃত্যু নসিব হবে না। নামাজের অধ্যায় গিয়ে দেখবেন নামাজ ভঙ্গের কতগুলো কারণ আছে, এই কারণগুলোর যে কোনো একটা ঘটলে নামাজ ভেঙ্গে যায়। দেখবেন রোজার অধ্যায়, সিয়ামের অধ্যায় গিয়ে দেখবেন সিয়াম ভঙ্গের কতগুলো কারণ আছে, এই কারণগুলোর যে কোনো একটা ঘটলে সিয়ামও ভেঙ্গে যায়। হজ ভঙ্গেরও কতগুলো কারণ আছে, এই কারণগুলো ঘটলে হজও ভেঙ্গে যায়। প্রত্যেকটা আমাল, প্রত্যেকটা ইবাদত ভঙ্গের কতগুলো কারণ আছে, ঠিক একইভাবে ইমানটা ভাঙ্গে যাওয়ার কতগুলো কারণ আছে। এই কারণগুলোর যে কোনো একটা কারণ ঘটলে আপনার ইমানটা শেষ, ইমানটা ভেঙ্গে যাবে। তাহলে ইমান যদি ভেঙ্গে যায়, তাহলে ইমান নিয়ে মৃত্যু আর কোনোদিন নসিব হবে না। তাহলে সবসময় সজাগ থাকতে হবে, আমার ইমান যাতে না ভাঙ্গে, সতর্ক যদি না থাকেন ইমান ভেঙ্গে যেতে পারে, এবং ইমানের চোরও আছে জমিনে, ইমান চুরিও হয়ে যেতে পারে, ইমান ডাকাতিও হয়ে যেতে পারে। আমি আপনি যদি ইমান নিয়ে সতর্ক অবস্থানে না থাকি, তাহলে ইমান ভেঙ্গে যেতে পারে, ইমান চুরি হতে পারে, ইমানের ডাকাতি হতে পারে, ইমান হারা হয়ে কবরে যাওয়া লাগতে পারে। এজন্য আমরা অজু ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, হজ ভঙ্গের কারণ জানি, সিয়াম ভঙ্গের কারণ জানি, কিন্তু বাংলার মুসলমান ইমান ভঙ্গের কারণ জিজ্ঞাসা করলে বলতে পারে না। ইমান ভঙ্গের কারণ কয়টা এটা জিজ্ঞাসা করলে শতকরা একজন মুসলমান পারে কিনা, পুরা বাংলাদেশে ঘুরে ঘুরে দেখেন, এটা পারে না। যদি বলেন ভাই অজু ভঙ্গের কারণ কয়টি, কেউ বলবে সাতটা, কেউ বলবে চারটা, কেউ বলবে ছয়টা, একটা না একটা বলবে। যদি বলেন নামাজ ভঙ্গের কারণ কয়টা, বলবে এতটা। যদি বলেন রোজা ভঙ্গের কারণ কয়টা, বলবে এতটা। কিন্তু যদি বলেন ভাই আপনি তো এত সময় ধরে ইমানের মেহনত করেন, খালি ইমানের মেহনত নিয়ে ব্যস্ত আছেন, বলেন তো দেখি ভাই ইমান ভঙ্গের কারণ কয়টা। শুধু জিজ্ঞাসা করবেন যে ভাই ইমান ভঙ্গের কারণ কয়টা, ইমান ভঙ্গের আবার কারণ কি, ইমান ভঙ্গের কারণ আছে নাকি। মানে জীবনে শুনেই নেই যে ইমানও ভাঙ্গে, ইমান ভঙ্গেরও কারণ আছে। তাহলে বাংলাদেশে ওযু ভাঙ্গি গেছে কোনো মানুষ এরকম দেখছেন কিনা আপনারা কোনোদিন? দেখছেন? ওরা কথা কয় না। প্রথমে বলছি যে আপনারা একটা কথা বলবেন তো, ওযু ভেঙে গেছে এইরকম মানুষ সমাজে দেখেছেন? জি, ওযু ভেঙেছে দেখবেন মসজিদের ভিতরে সলাত চলতেছে, নামাজ চলতেছে, হঠাৎ করে দেখবেন নামাজ চলা অবস্থায় দেখবেন বের হয়ে গেছে একজন মানুষ। আপনি চিন্তা করলেন, বুঝে গেছেন এই ভাইয়ের ওযু ভেঙে গেছে এই জন্য নামাজের ভিতর থেকে বের হয়ে গেছে। এরকম মুসল্লি আমরা সব সময় দেখি, দেখি না? তাহলে ওযু ভেঙে গেছে এরকম মানুষ দেখি, নামাজ ভেঙে গেছে এরকম মানুষও খুঁজে পাওয়া যায়, রোজা ভেঙে গেছে এরকম মানুষও খুঁজে পাওয়া যায়। কিন্তু এই ফুবাইলে বা গাজীপুরে একজন মুসলমানের ইমান ভেঙে গেছে এরকম মুসলমান দেখছেন কিনা? এবার কথা কয় না, দেখছেন? যে ফুবাইলের অমুক ভাইয়ের অমুক দিন ইমান ভাঙ্গি গেছে, গাজীপুরের অমুক ভাইয়ের ইমান ভাঙ্গি গেছে, এরকম শুনছেন কোনোদিন? শুনি নাই। খালি গাজীপুর আর ফুবাইল না, অল বাংলাদেশ, যে বাংলাদেশের অমুক ডিস্ট্রিক্টে একজন ভাইয়ের ইমান ভাঙ্গি গেছে এরকম শুনছেন খবর? কোনোদিন পত্রিকায় দেখছেন যে অমুক জায়গায় একজনের ইমান ভাঙ্গি গেছে বা অমুক ডিস্ট্রিক্টে দশজনের ইমান ভাঙ্গি গেছে, এরকম শুনছেন? শোনা যায় না। কারণ বাংলাদেশের ভাই বোনেরা ইমান যে ভাঙ্গে এটাই তো শুনে নাই, ইমান ভঙ্গের যে কারণ আছে এটাই তো জানে না। তাহলে ইমান ভাঙ্গে কি ভাঙ্গে না এটারও তো জ্ঞান নাই। যদি আল্লাহর কোনো বান্দা অযু ভঙ্গের কারণগুলো না জানে, এই আল্লাহর বান্দা জীবনে একবার অযু করলে দ্বিতীয়বার আর অযু করা লাগবে না। কোন লোক অযু ভাঙ্গার কারণ জানে না, এই লোক যদি জীবনে একবার অযু করে তার আর অযু করার দরকার নেই। এশার নামাজের অযু করছে, সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজে চলে আসছে, অযু করে নাই। আপনি জিজ্ঞাসা করলেন ছাসা অযু করলেন না যে, অযু করবো কেন, এসার সময় না আমি অযু করছি। তা আপনি যে রাত্রে ঘুমাইলেন, কই ঘুমাইছি কি হয়েছে, আমার অযুর কি অসুবিধা হয়েছে, আমি ঘুমাইছি না মিয়া, আমার অযুর সমস্যা কি হয়েছে? কারণ ঘুমাইলে যে অযু ভাঙ্গে এই এই কথাটা তো ছাসা জানে না। সকালবেলায় ফজরের নামাজে অযু করছে, জোহরে অযু করে না, আসরেও করে না, মাগরিবেও করে না, এশায়ও করে না। চাচা আপনি বারবার অযু করেন না কেন? কয় মিয়া আমি টয়লেটে না গেছি, আমার অযুর কি হয়েছে? আমি টয়লেটে গেছি কয়েকবার কিন্তু আমার অযুর কি সমস্যা? কারণ চাচা জানে না যে টয়লেটে গেলে অযু ভাঙ্গি যায়। তাহলে বোঝা যায় কোন ব্যক্তি যদি অযু ভঙ্গের কারণ না জানে তার অযু কোনোদিন ভাঙ্গে না, তার সব সময় অযু থাকে, কারণ সে জানে না তার কিসে কিসে অযু ভাঙ্গি যায়। কোন ইমানদার যদি না জানে ইমান ভঙ্গের কারণগুলো, এই আল্লাহর বান্দা নামাজ না পড়লেও তার ইমান থাকে। বাংলাদেশে দেখবেন এক ওয়াক্ত নামাজ পড়ে না তাও ইমান কিন্তু মজবুত আছে, আপনাদের এলাকায় আছে না? কয় মিয়া নামাজ না পড়লে কি হবে, আমার ইমান কিন্তু খুব মজবুত, ইমান খুব স্ট্রং, ইমান খুব শক্তিশালী, কিন্তু নামাজ পড়ে না। এটা কেমন ইমান? যেই ইমানে আমাকে আপনাকে নামাজ পড়াইতে পারে না, যে ইমানে আমাকে আপনাকে ফজরের নামাজের জন্য ঘুম থেকে তুলতে পারে না, এটা কেমন ইমান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে গেছে, মদিনার একটা প্রসিদ্ধ বাজার বনু কাইনুকার বাজার, এই বাজারে ওজনে কম বেশি করতো, ধোকাবাজি করতো, প্রতারণা করতো। এই জন্য আল্লাহ রসুল সাল্লাম সাহাবাই কিরামদেরকে বললেন, এই বাজার বাদ, তোমরা একটা নতুন বাজার করো মুমিনেরা, যেই বাজারের নাম হবে সুকে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু সাল্লামের বাজার। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম ওই বাজারে গেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম দেখলেন আটা বিক্রেতার বিশাল আটার স্তূপ, আটা বিক্রেতা বিশাল স্তূপ দিয়ে রেখেছে আটার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম আটার ভিতরে হাত দিলেন, দেখে ভিতরের আটা সব ভিজা, উপরের আটাগুলা সব শুকনা, উপরের গুলা একেবারে শুকনা, ভিতরের গুলা সব ভিজা। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, এটা কি ব্যাপার, ভিতরে ভিজা কেন? এই লোক বলতেছে, ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বৃষ্টি আসছিল, বৃষ্টির কারণে এগুলো ভিজে গেছে। কিসে ভিজছে? বৃষ্টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহারে বৃষ্টি, এই কোন ধরনের বৃষ্টি, যে বৃষ্টি জীবনে দেখি নাই, যেই বৃষ্টি উপরে ভিজাইল না, উপরের গুলা শুকনা, ভিতরের গুলা ভিজাই দিছে, এটা কোন ধরনের বৃষ্টি? এই বৃষ্টিটা জীবনে আমরা দেখি নাই। বৃষ্টি যদি আসে তো আগে তো উপরের গুলো ভিজবো, তারপরে না ভিতরে ভিজবে? এখন উপরে দিয়ে সব শুকনা, ভিতরে সব ভিজা, এটা কোন ধরনের বৃষ্টি? উপরের গুলো ভিজাইল না, ভিতরে ভিজাই দিছে, এটা কোন ধরনের ইমান? যেই ইমান আমাকে আপনাকে ফজরের নামাজের সময় তুলতে পারে না, যে ইমান আমাকে আপনাকে বাসা থেকে পাঁচ মিনিটের দূরত্ব মসজিদ পর্যন্ত টেনে নিতে পারে না। আমার ভাইয়েরা এবং বোনেরা শুনে রাখুন, যেই ইমান আমাকে আপনাকে ফজরের নামাজের সময় তুলতে পারে না, যে ইমান আমাকে আপনাকে মসজিদ পর্যন্ত টেনে নিতে পারে না, ওই ইমান আমাকে আপনাকে এখান থেকে হাজার হাজার মাইল দূরে আল্লাহর জান্নাত, ওই জান্নাত পর্যন্ত কখনো টেনে নিতে পারবে না, কখনোই ওই ইমান জান্নাত পর্যন্ত নিতে পারবে না, কারণ এটা অসুস্থ ইমান, এটা আইসিইউর মধ্যে ঢুকে যাওয়া ইমান, এটা এত দুর্বল ইমান সোজা হয়ে বসতেই পারে না, ইমান শুয়ে গেছে, বিছানায় লেগে গেছে, এরকম ইমান দিয়ে জান্নাত পাওয়া যায় না। তাহলে নামাজ না পড়িও ইমান থাকে, কেমনে থাকে? কারণ এই লোক ইমান ভাঙার কারণ জানে না। এই লোক মনে করে একবার যা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, আর লা ইলাহা ইল্লাল্লাহর যত অত্যাচার করি, যত জুলুম করি, যত নির্যাতন করি, এইটা আর কোনোদিন বাহির হওয়ার সম্ভাবনা নেই। লা ইলাহা ইল্লাল্লাহকে এমন ভাবে পাইছি যে এটা এতিম, এটার আর যাওয়ার কোনো রাস্তা নাই, একবার ডুবছে আমার ভিতরে, যত ভারী অত্যাচার নির্যাতন করি এটা আর বাহির হবে না, মনে হয় যে লা ইলাহা ইল্লাল্লাহটা এরকম। কিন্তু আমার ভাইরা এবং বোনেরা, ইমানটা এরকম জিনিস না, ইমানের একটু বেকদর করলে, একটু বেখবর হলে ইমান বাহির হয়ে যায়, ইমান আমাকে আপনাকে ছেড়ে চলে যায়, ইমান থাকে না। এই জন্য ইমান ভঙ্গের কারণগুলো জানা খুবই জরুরি, ইমানি জ্ঞান সবার আগে জরুরি, এক নম্বর ফরজ ইমানি জ্ঞান। আজকে আমাদের বড় সমস্যা ইমানে জ্ঞানের সমস্যা, ইমানের সমস্যা আমলের সমস্যা না, সমস্যা হলো ইমানের, ইমানের সমস্যা হলে আমলের সমস্যা দেখা দেয়। ইমান যদি ঠিক হয় আমল অটোমেটিক ঠিক হয়ে যায়, মাথা যদি ঠিক মতো কাজ করে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে, মাথায় যদি গন্ডগোল দেখা দেয়, যত সুন্দর শরীর হোক, যত সুন্দর হাত, যত সুন্দর পা, যত কিছু থাকুক, এগুলো কাজ করে না, এলোমেলো হয়ে যায়। মুসলিমেরা যখন প্রথম স্পেন বিজয় করল, তাবেঈনে কেরাম যখন স্পেন গেলেন, যাই দেখে স্পেনের মানুষেরা পায়ের নিচে বালিশ দিয়ে ঘুমায়, বালিশ দিয়ে কোথায়, পায়ের নিচে। এরা তো অবাক, কিরে এই ইউরোপের মানুষ, স্পেনের মানুষ বালিশ দিয়ে পায়ের নিচে, এটার ঘটনা কি? জিজ্ঞাসা করলেন, এই ভাইয়েরা আপনারা বালিশটা পায়ের নিচে কেন? স্পেনের ভাইয়েরা বলে, স্পেনের মানুষেরা বলে, শোনো, সারাদিন পরিশ্রম করে আমার পা, সুতরাং রাত্রে বিশ্রামের দরকার আমার পায়ের, মাথা কি করে, মাথার কিসের বিশ্রাম, মাথার বিশ্রামের দরকার না, মাথা কি করছে সারাদিন, তার বালিশ দেওয়ার দরকার কি? বালিশ তো আমার পায়ের দরকার, কারণ আমার পাটাই তো সারাদিন পরিশ্রম করছে, তাবেইনে কেরাম মুসলিমেরা গিয়ে ইউরোপের মানুষকে শিখাইলেন, শোনো ভাইরা, তোমার পায়ে যে কাজ করে, তোমার হাতে যে কাজ করে, তোমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে, কিন্তু এটার হেড অফিস হলো, মেইন পরিচালনা হলো এখান থেকে। এখানে যদি ঠিক মতো কাজ না করে, তোমার হাতে কাজ করবে না, তোমার পায়ে কাজ করবে না, কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাজ করবে না। সুতরাং এই হেড অফিস যেখানে, ওই জায়গাটায় তোমার বালিশ দেওয়া দরকার, এখানে বালিশ দরকার নাই। একজন মানুষকে পরিচালনা করে তার ইমান, তার আকীদা। তার ইমান যদি বিশুদ্ধ হয়, আকীদা যদি বিশুদ্ধ হয়, তার পুরো জিন্দেগী বিশুদ্ধ হয়ে যাবে। কারণ ইমান আকীদা হইল হেড অফিস। এখানে যদি গন্ডগোল হয়, তার সব আমলে গন্ডগোল। আজকে আমাদের সমাজে বড় সমস্যা মাদকাসক্তির সমস্যা। যুব সমাজ মাদকাসক্তির সাগরে হাবুডুবু খাচ্ছে। আমরা চিকিৎসা করা শুরু করছি হাতুড়ে ডাক্তারের মতো, জ্বর হয়েছে, জ্বরের ট্যাবলেট, জ্বরের চিকিৎসা। আসলে তার জ্বরটা মূল রোগ না, তার অন্য রোগ হয়েছে, ওই রোগের উপসর্গ জ্বর। যারা বিশেষজ্ঞ ডাক্তার তারা জ্বরের ট্রিটমেন্ট করে না, তারা ওই রোগের ট্রিটমেন্ট করে। কারণ রোগ সুস্থ হইলে জ্বর এমনি চলে যাবে। আর যারা ওই রাস্তাঘাটে 1,00,000 টাকার চ্যালেঞ্জ দিয়ে চিকিৎসা করে, কোনো MBBS ডাক্তার থাকলে, কোনো বিশেষজ্ঞ ডাক্তার থাকলে 1,00,000 টাকা চ্যালেঞ্জ দিলাম আসেন, কত বড় বড় ডাক্তার বসে থাকে, সরমে মাথা নিচের দিকে করে রাখে। কারণ এই পাগলের সাথে, এই জাহেলের সাথে সেকে চ্যালেঞ্জ দিতে যাবে, এই মনে করে দেখো আমি কত বিশাল চ্যালেঞ্জ দিছি, কেউ আমার চ্যালেঞ্জে আগায় আসে নাই। হে, এইরকম ডাক্তার যারা, এরা মনে করবে জ্বরটাই তার রোগ। আসলে আমাদের মাদকাসক্তি সমস্যা না, সমস্যা ইমানের সমস্যা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, লা ইয়াশরিবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। কোন মদপানকারী তখন মদপান করে না যখন সে ইমানদার থাকে, মুমিন থাকে। যখন তার ইমানে সমস্যা দেখা দেয় তখনই সে মদপান করে। চোর কখনো চুরি করে না যতক্ষণ সে ইমানদার অবস্থায় থাকে। জেনাকার কখনো জেনা করে না যতক্ষণ সে ইমানদার অবস্থায় থাকে। ইমান ঠিক হইলে চুরি বন্ধ হয়ে যায়, ইমান ঠিক হইলে জেনা বন্ধ হয়ে যায়, ইমান ঠিক হইলে মদপান করা বন্ধ হয়ে যায়। ইমানের সাথে এগুলোর সবগুলোর গভীর সম্পর্ক। এই জন্য আমাদের ট্রিটমেন্ট, আমাদের চিকিৎসা দরকার ইমানের। ইমান যদি বিশুদ্ধ হয়, ইমানের টানে সব বিশুদ্ধ হয়। তাহলে আমরা সংক্ষেপে আলোচনা করব ইমান ভঙ্গের কারণগুলো, কি কি কারণে আমাদের ইমান ভাঙে। ইমান ভঙ্গের কারণ হলো 10টা। ইমান ভঙ্গের কারণ কয়টা? 10টা। এই 10টা ভালো করে মনে রাখবেন। এই 10টার যে কোনো একটা কারণ ঘটলে আমার আপনার ইমান ভেঙে যায়, ইমান নষ্ট হয়ে যায়, ইমান চলে যায়। 1 নম্বর ইমান ভঙ্গের কারণ, আল ইশরাকু বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ফিল ইবাদাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কোন ধরনের শিরক করলে ইমান ভেঙে যায়। 1 নম্বর ইমান ভঙ্গের কারণ হলো আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কোন শিরক করা। একটা শিরক করলে সব ইমান আপনার সাথে সাথে ভেঙে ইমান বিদায় নিবে, ইমান হারা হয়ে যেতে হবে। তাহলে ইমানকে সংরক্ষণ করতে হলে, ইমানকে রাখতে হলে, ইমান নিয়ে মরতে হলে প্রথম কাজ শিরক মুক্ত থাকা। জীবনের কোন অবস্থায় কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা যাবে না। একটা শিরক যদি আমার জীবনে ঘটে, আল্লাহ পাক আল্লাহর জান্নাতকে আমার জন্য হারাম করে দেন, নাউযুবিল্লাহ। সূরা আল মায়েদার 72 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি আমি আল্লাহর সাথে একটা শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতকে তার জন্য হারাম করে দেন, নাউযুবিল্লাহ। শিরক করলে আল্লাহর সাথে আল্লাহর জান্নাত আল্লাহ পাক হারাম করে দেন, জান্নাত পাবে না। শিরককারীর সমস্ত আমলকে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দেন। শেরেক করে নামাজও পড়ে, শেরেক করে রোজাও রাখে, শেরেক করে জাকাতও দেয়, শেরেক করে হজও করে, শেরেক করে সদাকাও করে, শেরেক করে আরো অনেক আমল করে, শিরকের কারণে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আয-যুমারের 65 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লাইহবাতান্না আমালুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সমস্ত নবীদের কাছে এই ওহী নাযিল করেছি, লাইন আশরাকতা লাইহবাতান্না আমালুক, যদি জীবনে একটা শিরক করো, বেশি দরকার নাই, একটা মাত্র শিরকও যদি জীবনে করো, লাইহবাতান্না আমালুক, তোমার জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, সব আমল বরবাদ, যদি জীবনে একটা শিরক করো, বেশি দরকার নাই। শিরকটা এত বিষাক্ত, এক ফোঁটা শিরকের বিষ আটলান্টিক মহাসাগরের মাঝখানে যদি নিক্ষেপ করা হয়, পুরো আটলান্টিক মহাসাগরের সকল পানি বিষাক্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা যুমারের 65 নম্বর আয়াতে সম্বোধনটা করেছেন আম্বিয়া আলাইহিমুস সালামকে, নবী রাসূলদেরকে। নবী রাসূলদের আমল মহাসাগরের মতো আমল। আল্লাহ পাক বলেন, একটা শিরক করলে আমার নবীরা শোনো, তোমাদের এই মহাসাগরের মতো আমলও বরবাদ হয়ে যাবে। শিরক এত বিষাক্ত, এত মারাত্মক অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ইচ্ছা করলে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আন-নিসার 48 নম্বর আয়াতে স্পষ্ট করে আল্লাহ পাক বলে দিলেন, ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক ইচ্ছা করলে তোমার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারেন, কিন্তু তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করো, এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না। সহিহ মুসলিমের হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মান লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিয়াতান লা ইউশরিকু বি শাইআ লাকিতুহু বিমিসলিহা মাগফিরা। মান লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিয়াতান, আমার কোন বান্দা যদি বিশাল বিশাল পাহাড় পরিমাণ, সমুদ্র পরিমাণ গুনাহ নিয়ে যদি আমি আল্লাহর কাছে হাজির হয়, লা ইউশরিকু বি শাইআ, জীবনে কোনোদিন আমি আল্লাহর সাথে একটা শিরক করে নাই, গুনাহ করছে অনেক, গুনাহ করছে বিশাল বিশাল পাহাড় পরিমাণ, সমুদ্র পরিমাণ, গুনার কোনো সীমানা নাই, চারিদিকে গুনাহ আর গুনাহ, কিন্তু লা ইউশরিকু বি শাইআ, আমি আল্লাহর সাথে একটা শিরক জীবনে করে নাই। লাকাইতুহু বিমিসলিহা মাগফিরা, আমার বান্দার যেই পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ মাগফিরাত নিয়ে আমার বান্দার সাথে আমি মোলাকাত করব। সুবহানাল্লাহ। যেই পরিমাণ গুনাহ যদি হয় হিমালয় পাহাড়ের মতো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত মাগফিরাত হবে হিমালয় পাহাড়ের মতো, গুনাহ যদি হয় প্রশান্ত মহাসাগরের মতো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত মাগফিরাত হবে প্রশান্ত মহাসাগরের মতো। কিন্তু শর্ত হলো একটা, সেটা হলো লা ইউশরিকু বি শাইআ, আমি আল্লাহর সাথে জীবনে কোনোদিন শিরক করে নাই। আল্লাহর জান্নাত পাইতে হইলে, দুনিয়া আখেরাতে নিরাপত্তা পাইতে হইলে ইমানটাকে শিরক মুক্ত রাখতে হবে। সূরা আল আনআমের 82 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়াহুম মুহতাদুন। আল্লাযীনা আমানু, যেই মানুষগুলো ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, ঈমান আনার পরে ঈমানের সাথে কোনো জুলুম করে নাই, শিরক করে নাই। উলাইকা লাহুমুল আমনু, এই মানুষগুলার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতেও আছে নিরাপত্তা, আখেরাতেও আছে নিরাপত্তা। সুবহানাল্লাহ, আজকে বর্তমান দুনিয়াতে সারা পৃথিবীতে নিরাপত্তাহীনতায় কারা আছে? কথা কয় না, নিরাপত্তাহীনতায় বর্তমান দুনিয়াতে কারা? মুসলমান। সারা দুনিয়াতে মার খায় কারা? একটা জাতি আছে সারা পৃথিবীতে মার খাওয়া জাতি, এটার নাম মুসলমান। আর দুনিয়াতে যত জাতি আছে সবাই হলো মার দেওয়ার জাতি, সবাই খালি মারে, মার খায় শুধু কারা? মুসলমান। মার খাওয়ার কারণ কি? অথচ মুসলিমদের ভয়ে সারা দুনিয়া থরথর করে কাঁপার কথা, সেই মুসলমান মার খায়। কেন মার খায়? আল্লাহ পাক কোরআন কারিমে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِن كُنْتُم مُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ও মুসলমানেরা ও মুমিনেরা মনমরা হইও না, নিরাশ হইও না, চিন্তা করিও না, পেরেশান হইও না। وَأَنْتُمُ الْأَعْلَوْنَ, সারা দুনিয়ার নেতৃত্ব দিবা, সারা দুনিয়া পরিচালনা করবা তোমরাই। ইন কুনতুম মুমিনিন, শর্ত হলো তোমাদেরকে মুমিন হইতে হবে, শর্ত হলো মুমিন হইতে হবে। যতদিন তোমাদের ঈমানটা থাকবে শিরক মুক্ত, ততদিন সারা দুনিয়ার নেতৃত্ব দিবে তোমরা। যখন তোমাদের ঈমানের ভিতরে শিরক ঢুকে যাবে, আমি আল্লাহ তোমাদের থেকে নিরাপত্তা তুলে নিব, তখন সারা দুনিয়াতে মার খাবে শুধু তোমরা, মার খাবে শুধু তোমরাই, কারণ তোমাদের থেকে আমি আল্লাহর নিরাপত্তা উঠে যাবে। আল্লাহর নিরাপত্তা যতদিন থাকবে ততদিন পৃথিবীর নেতৃত্ব মুসলমানদের হাতে থাকবে। যখন আল্লাহ পাক নিরাপত্তা তুলে নেবেন, তখন মুসলিমেরা পৃথিবীতে আর সেই যোগ্যতায় থাকবে না, তখন শুধু সব জায়গায় মার খাবে। আজকে আমাদের মার খাওয়ার এক নম্বর কারণ, আমাদের ঈমানের ভিতরে শিরক ঢুকছে। খোলাফায়ে রাশেদিনের আমলে, তাবেঈনদের আমলে, তাবে তাবেঈনদের আমলে সারা পৃথিবীতে মুসলিমদের ভয়ে সারা দুনিয়া থরথর করে কাঁপত, কারণ তাদের ঈমানের ভিতরে শিরক ঢুকে নাই। আজকে আমাদের ঈমানের ভিতরে শিরক ঢুকছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা তুলে নিছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহুম মুহতাদুন, যেই মানুষগুলো শিরক মুক্ত ঈমানের অধিকারী, এই মানুষগুলো হলো হেদায়েত প্রাপ্ত মানুষ। সুবহানাল্লাহ, আমরা যখন দেখি কোনো মানুষ দাড়ি রেখে দিছে, কোনো মানুষ জুব্বা পরছে, কোনো মানুষ পাগড়ি পরছে, ওরে আল্লাহ মানুষটা হেদায়েত পাই গেছে, ক মানুষ এটা কি হয়েছে, হেদায়েত পাই গেছে। ওই মানুষটাই দেখা যায় মাথায় পাগড়ি পরে, জুব্বা পরে, দাড়ি পরে, কবরের সামনে যায় সেজদা দিতেছে, কবরের জন্য মান্নত করতেছে, কবরের উদ্দেশ্যে গরু ছাগল লই রওনা দিছে, অসংখ্য শিরকের সাথে জড়িত হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, হেদায়েত প্রাপ্ত মানুষের নমুনা হলো তার ঈমানটা থাকবে শিরক মুক্ত। যেই মানুষটার ঈমান শিরক মুক্ত, আল্লাহ পাক বলতেছেন ওই মানুষটাই হেদায়েত পাইছে। তাহলে ঈমান ভঙ্গের এক নম্বর কারণ কি? শিরক করা। শিরক কি আমরা করি? বাংলাদেশে শিরক আছে, মাশাআল্লাহ। দেখছেন আজকের শ্রোতা সব জানে আলহামদুলিল্লাহ, বাংলাদেশে শিরক আছে কি নাই? খালি আছে না, বাংলাদেশ শিরকের কারখানা, এখানে শিরকের ফ্যাক্টরি, শিরক তৈরি হয়, উৎপাদন হয়, এখান থেকে সাপ্লাই হয়। এখানে যেমন পোশাক শিল্পের কারখানা আছে, এখানে শিরকেরও কারখানা আছে। এবং যেই হুজুর যত বেশি শিরক বানাইতে পারে, ওই হুজুর সবচেয়ে বড় হুজুর। যে হুজুর শিরকের যত আমদানি করতে পারে, শিরক আবিষ্কার করতে পারে, ওই হুজুর তত বড় হুজুর। বাংলাদেশে বড় হুজুর হইতে হইলে কিছু শিরক না থাকলে, বেদাত না থাকলে বড় হুজুর হইতে পারে না। বড় বক্তা হইতে গেলে শিরক না থাকলে, বেদাত না থাকলে বক্তাও হওয়া যায় না এই দেশে। মানে দেশটা শিরক বেদাতের এক নিরাপদ বিচরণ ক্ষেত্র, নিরাপদ ভূমি, যেখানে প্রতিদিন নতুন নতুন শিরক আবিষ্কার হয়, বেদাত আবিষ্কার হয়। তাহলে শেরেক করলে ইমান থাকে না। দুই একটা শেরেকের উদাহরণ দিই, তাহলে আমরা বুঝবো শেরেক গুলা কিরকম। আল্লাহ রাব্বুল আলামিনের যত ইবাদত আছে, এই ইবাদত গুলোর কোন ইবাদত যদি অন্য মানুষের জন্য করা হয়, জিনের জন্য করা হয়, ফেরেশতার জন্য করা হয়, ওলিয়া উলিয়ার জন্য করা হয়, এটার নাম হলো কি? শিরক। দোয়া করা, এটা হলো একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া হলো একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই দোয়াটা করতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। একমাত্র বলবেন না, আমাদের আরেকটা দোষ, আমরা একমাত্র বলি না। দোয়া করতে হবে কার কাছে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। অভাব অনটনে কষ্ট করতেছি, আমার রিজিক সংকুচিত হয়ে গেছে, টাকা পয়সা কমে গেছে, ব্যবসা ভালো যাইতেছে না, অভাব অনটন সংসারে। এই অভাব অনটন দূর করার জন্য দোয়া করতে হবে কার কাছে? এখন আমি যদি অভাব অনটন দূর করার জন্য কোনো খাজা বাবার কাছে চলে যাই, আর যদি যাই বলি খাজা বাবা আমার সংসারে খুব অভাব অনটন, খুব কষ্ট পাইতেছি, আমার অভাব অনটনটা দূর করে দেন, কি ইমান আছে কি নাই? টাকা পয়সাও নাই, ইমানও নাই, একদিকে তো কষ্ট করতেছে, দুনিয়াতে কষ্ট করলেও ইমানটা থাকলে আখেরাতে একটু ইমানের বদলতে সুখ পাওয়ার সম্ভাবনা ছিল, দুনিয়াও বরবাদ করছে আখেরাতও বরবাদ করছে। সমাজে অনেক সম্মানিত ভাই আছে, দেখবেন কঠোর পরিশ্রম করে, হালাল ইনকাম করে, দিন যাপন করে, রিক্সা চালায়, দিন যাপন করে, কত কঠোর পরিশ্রম করে, ইনকামটা কত সুন্দর হালাল। কিন্তু এই মানুষটাই দেখেন দৈনিক 100 টাকা ইনকাম করে, বাড়ির যাওয়ার সময় 5টা টাকা 10টা টাকা কবরের সামনে দিয়ে গেছে, দুনিয়াতেও কষ্ট করলো, আখেরাতও বরবাদ করে দিল। লোকটার ইমান আছে কি নাই? নাই, ইমান শেষ। সারাদিন 100 টাকা কত কষ্ট করে ইনকাম করেছে, এই কঠিন পরিশ্রমের মাধ্যমে হালাল ইনকাম করেছে, তার জান্নাতে যাওয়া কত সহজ হয়ে গেছে। কিন্তু লোকটা বাসা যাওয়ার সময় রাস্তার মাঝখানে কোন কবর ব্যবসায়ী একটা কবর সাজা রেখছে সুন্দর করে, কোন জায়গায় হয়তো কুকুর মারা গেছে, কুকুরের উপরে মাজার গড়ে উঠছে, উঠে না? বাংলাদেশে রাতারাতি এরকম কত মাজার গড়ে উঠে, ভিতরে কোনো মানুষে নাই, উঠে গেছে। এরকম সুন্দর সাজানো দেখি বাড়ির যাওয়ার সময় রিক্সাটা থামাই, 10টা টাকা দিয়ে গেছে, দেওয়ার কারণে লোকটার ইমান শেষ, ইমান ভেঙে গেছে, সহজে জান্নাতে যাওয়া হারাই ফেলছে, আর জান্নাতে যাওয়ার নসিব হলো না। এরকম লক্ষ লক্ষ ভাই বোন আমাদের দেশে প্রতিদিন ইমান হারায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছেন, কাফেরান, সকালবেলায় মুমিন, সন্ধ্যাবেলায় কাফের, সন্ধ্যাবেলায় মুমিন, সকালবেলায় কাফের। অনেক ভাই বোন দেখবেন সকালবেলায় ইমান আছে, সন্ধ্যাবেলায় ইমান নাই, কারণ শিরক করে ফেলছে। তাহলে আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করলে এটা হয় শিরক। কোন ভাইয়ের ছেলে মেয়ে হয় না, বিয়ে হয়েছে 10 বছর 12 বছর 15 বছর, ছেলে মেয়ে হচ্ছে না, ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। আবারও আপনারা ভুল করছেন, আপনাদের মধ্যে তাওহিদ নেই, বোঝা গেছে এই এলাকায় তাওহিদ নেই, একমাত্র নাই, যে এলাকায় দেখবেন যে একমাত্র নাই ওই এলাকায় তাওহিদ নেই, কারণ শয়তান এই সুযোগটা খুঁজে, একমাত্র কথাটা শয়তান তুলে দিতে পারলে ওখানে শেরেক ঢুকানো সহজ। এই জন্য আল্লাহ পাক সূরা আল ফাতিহার মধ্যে বলে দিছেন, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, দুইবার আল্লাহ পাক বলছেন ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা মানে একমাত্র, একমাত্র বললে শয়তান ঢুকে পড়ে, সেখানে শেরেক ঢুকায়, বেদাত ঢুকায়। তাহলে ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ইয়াহাবুল লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে চান খালি ছেলে দিতে থাকেন, একটাও মেয়ে দেন না, 4 জন 5 জন 6 জন 7 জন খালি ছেলে, কোনো মেয়ে নেই। আবার আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান শুধু মেয়ে দেন, কোনো ছেলে দেন না, 10টা 12টা খালি মেয়ে হয়েছে, একটাও ছেলে নাই, আল্লাহ তাকে ছেলে দেন না, খালি মেয়ে দেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান ছেলেও দেন মেয়েও দেন। আবার আল্লাহ পাক যাকে চান, ওয়াইয়াজালু মাইয়াশা ও আকীমা, যাকে চান ছেলেও দেন না মেয়েও দেন না। তাহলে ছেলে মেয়ে দেওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ। ছেলে মেয়ে চাইতে হলে চাইতে হবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে। কোন আল্লাহর বান্দা ছেলে মেয়ে চাওয়ার জন্য চলে গেছে কোন আল্লাহর ওলির দরবারে, খাজা বাবার দরবারে, আর যায়ার গান গায় আর কয় কেউ ফিরে না, খালি হাতে গেলে খাজা বাবার দরবারে। শুনছেন না? এই কথাটা যখন মুখের থেকে বের করছে, আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে গেছে। শিরকি কথা, মারাত্মক শিরকি কথা বের করে ফেলছে। কারণ জমিনে আল্লাহ ছাড়া কোনো খাজা নাই। আল্লাহ ছাড়া কোনো খাজা মানে কি? খাজা মানে দাতা। খাজার বাংলা হলো দাতা, খাজা ফার্সি শব্দ, বাংলা হলো দাতা, আরবি হলো মুতি। আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাত হলো মুতি। প্রত্যেক ফরজ নামাজের পরে যে জিকির আছে, ওই জিকিরের ভিতরে আছে আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহ পাক দোয়া শিখাইছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে এই জিকির করছেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা। হে আল্লাহ, আপনি যাকে দিবেন, দুনিয়ার এমন কোন শক্তি নাই যে শক্তি তাকে বাধা দিবে। আপনি যদি কোনো কিছু না দেন, দুনিয়ার এমন কোন খাজা নাই যে খাজা তারে দিতে পারে। ওয়ালা মুতিয়া লিমা মানাতা, কোন খাজা নাই জমিনে, আল্লাহ যদি কাউকে না দিতে চান সে দিতে পারে। একমাত্র দাতা, একমাত্র খাজা হইলেন আল্লাহ রাব্বুল আলামিন। অথচ জমিনে কত নকল খাজা, কত ভেজাল খাজা, জমিনে খাজা আর খাজা, আস্তাগফিরুল্লাহ। এগুলো ইমান হারানোর খাজা। আপনি ওখানে গেছেন, পকেটও খালি হবে, ইমানটাও খালি হবে। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, শেরেক থেকে সাবধান। ইমান ভঙ্গের এক নম্বর কারণ হলো শেরেক। দুই নম্বর কারণে আসেন, মান জালা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসায়েত ইয়াদউহুম ওয়া ইয়াসআলুহুম আশ-শাফাআ ওয়া ইয়াতাওয়াক্কালু আলাইহিম। আল্লাহ এবং তার মাঝখানে একজন মধ্যস্থতাকারী বানাই নেওয়া, এটা ইমান ভঙ্গের দুই নম্বর কারণ। আল্লাহ এবং আমার মাঝখান দিয়ে একজন মধ্যস্থতাকারী বানাই নিলাম, ওয়াসায়েত বানাই নিলাম, আমার ইমান ভেঙে যাবে। আল্লাহ ইবাদত করবে, আল্লাহ হলো আব, বান্দা হলো আব, আল্লাহ হলেন মাবুদ। বান্দা ইবাদত করবে, বান্দা গোলামি করবে, একমাত্র গোলামি করবে মূল মাবুদ যিনি আল্লাহ রাব্বুল আলামিন। এই ইবাদত করার জন্য মাঝখানে কোনো মধ্যস্থতাকারী লাগে না, শাফাতের জন্য কোনো মধ্যস্থতাকারী লাগে না, তাওয়াক্কুলের জন্য কোনো মধ্যস্থতাকারী লাগে না, আল্লাহর কাছে পৌঁছায় দেওয়ার জন্য কোনো মধ্যস্থতাকারী লাগে না। যখন এই মাঝখান দিয়ে মধ্যস্থতাকারী ধরবে, তার ইমান ভেঙে যাবে। মাঝখানে আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো মধ্যস্থতাকারী বানাই নিলে ইমান ভেঙে যায়। বাংলাদেশে সবাই বিশ্বাস করে, কয় শুনো, দুনিয়াতে যদি গাজীপুর কোর্টে যদি আমার মামলা চলে, সেখানে আমি সরাসরি যাই, মামলার মোকাবেলা করতে পারি না, উকিল নিয়োগ দিতে হয়, ব্যারিস্টার নিয়োগ দিতে হয়। কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার বিচার করবে, সেখানেও তো আমার উকিল লাগবো, ব্যারিস্টার লাগবো। বাস, এবার উকিল ব্যারিস্টার খোঁজা শুরু করে দে। উকিল ব্যারিস্টার খোঁজার জন্য জমিনে হন্য হয়ে খুঁজতেছে, কোন জায়গায় পাওয়া যাবে, ভালো উকিল কোথায় পাওয়া যাবে, ভালো ব্যারিস্টার কোথায় পাওয়া যাবে। তখন জমিনে অনেক উকিল ব্যারিস্টার সেজে সেজে দোকান বানায় বসছে, দোকান বানায় বসে আর কয় শুনেন, আপনারা সবাই হলেন খালি বগি, ট্রেনের খালি বগি, আমি হইলাম ইঞ্জিন। এই জায়গায় যতজন আসছেন আপনারা সব কি খালি বগি, আমি হইলাম কি ইঞ্জিন। আমার সাথে খালি রশি আটকাই দিবেন, খালি পাগড়ি দিয়ে শক্ত করে বাঁধে ফেলবেন আমার সাথে, আমি একটা পাগড়ি ছাড়ি দেবো, সবাই এটা শক্ত করে আমার সাথে বাঁধে ফেলবেন। তাহলে কেয়ামতের দিন ইঞ্জিন যখন জান্নাতের দিকে টান দিবে, আপনারা সবাই আমার সাথে জান্নাতে চলে যাবেন, নাউজুবিল্লাহ। এখন প্রথম কথা হলো, আমি যে জান্নাতে যাবো এই নিশ্চয়তা পাইলাম কোথায়? আমি যে জান্নাতে যাবো এই নিশ্চয়তা কে দিল আপনাদেরকে? আমার ইঞ্জিন যদি জাহান্নামের দিকে রওনা দেয়, আপনাদের কি হবে? আপনারা যে আমার সাথে রশি বাঁধছেন, শক্ত করে ফাঁকড়ি দিয়ে বান্ধি ফেলছেন, যে ইঞ্জিনের সাথে বাঁধলেন শক্ত করে। ইঞ্জিন যদি জাহান্নামের দিকে রওনা দেয় এবার কি হবে? আপনি তো তখন ছুটাইতেও পারবেন না, অন্যদিকে যাওয়ারও সুযোগ নেই, কারণ আগে তো আটকে ফেলছেন। এই জন্য খবরদার, আটকানো যাবে না এরকম, এইরকম আটকাইলে বিপদ। কারণ ইঞ্জিন যদি নষ্ট হয়ে যায়, ইঞ্জিন যদি জাহান্নামের দিকে চলে যায়, আপনার আর ছুটার কোনো সম্ভাবনা নেই, আপনিও জাহান্নামের দিকে। কেউ কেউ বলেন শোনো, কিয়ামতের ময়দানে জান্নাতে নেওয়ার জন্য আমাদের মুরব্বীরা বিশাল বিশাল বাস রিজার্ভ করে রাখছে। কেউ কেউ বলেন শোনো, আমাদের মুরব্বীরা কিন্তু বিশাল বিশাল জাহাজ ভাড়া করে রাখছে। কেউ কেউ বলেন শোনো, আমাদের মুরব্বীরা বিশাল বিশাল লঞ্চ ভাড়া করে রাখছেন, তোমরা খালি টিকেট নাও, খালি টিকেট নাও, কিয়ামতের দিন ওই টিকেট দেখাইবা আর আমাদের বাসে উঠে যাইবা, আমাদের ট্রেনে উঠে যাইবা, আমাদের লঞ্চে উঠে যাইবা আর জান্নাতে চলে যাইবা। কি সুবহানাল্লাহ কয় না, নাউজুবিল্লাহ, মাশাআল্লাহ, আর বলো ধরলে কইতো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই এলাকার বাইদের জ্ঞান আছে দেখি বলছে নাউজুবিল্লাহ। আর অনেক জায়গায় কিছু বলদ শ্রোতা আছে, সম্মানিত বলদ শ্রোতা, হুজুরে যা কয় কয় সুবহানাল্লাহ, হুজুরে কয় শোনো আমি মাফাতেমার স্বামী, বলদ মুরিদে কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমাদের হুজুর দেখো মাফাতেমারে পর্যন্ত বিয়ে করে ফেলছে, নাউজুবিল্লাহ। মুরিদগুলোর দরকার ছিল হুজুরের জুতা দিয়ে ফিটানো, জুতা দিয়ে না ফিটা কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কারণ মুরিদগুলোর আগে তো আক্কল দাঁত ভাঙিয়ে ফেলছে, বেআক্কল বানাইছে, বলদ বানাইছে। বলদ না বানাইলে কোনোদিন মানুষের পোষ মানানো যায় না, মানুষকে পোষ মানাইতে হলে আগে বলদ বানাইতে হয়, এই জন্য আক্কল দাঁত ভাঙিয়ে ফেলতে হয়। এই জন্য খবরদার, খেয়াল রাখবেন কেউ যেন আক্কেল দাঁত ভাঙতে না পারে, আক্কেল দাঁত সবসময় খোলা রাখতে হবে, না হয় আপনি ওই খপ্পরে, ইমান সর্দের খপ্পরে পড়ে যাবেন, ইমান ডাকাতের খপ্পরে পড়ে যাবেন। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, মক্কার মুশরিকেরা যে সকল দেব দেবীর ইবাদত করত, পূজা করত, কেন করত? আল্লাহ পাক কোরআনে কারিমে এগুলোর বর্ণনা দিচ্ছেন, সূরা ইউনূসের 18 নম্বর আয়াত, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুরুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও মক্কার মুশরিকেরা, কাফেররা, এই সকল দেব দেবীর, এই সকল ওলিয়া উলিয়ার, এই সকল বুজুর্গদের কেন ইবাদত করো? এরা তো তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, আমরা কিন্তু আপনার থেকে আরো ভালো জানি, এরা আমাদের কিচ্ছু করতে পারে না, তবে এরা যে কাজটা আমাদের জন্য করবে সেটা হলো সুফাউনা ইনদাল্লাহ। কিয়ামতের দিন যখন আমি বিপদে পড়ে যাব, এরা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। এটা মুশরিকদের কথা, মুশরিকেরা এই শিরক করত সুপারিশের জন্য। আজও বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ শিরক করে সুপারিশের আশা, কিয়ামতের ময়দানে আমার কান্দারি সুপারিশের কান্দারি, নাউজুবিল্লাহ। সুপারিশের কান্দারি হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাও আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করলে আমাদেরকে নিজে জান্নাতে নিতে পারবেন না, তিনি শাফাতের মালিক না, শাফাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুমতি দিবেন, এবং কাদের জন্য সুপারিশ করবে এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক করে দিবেন। সুতরাং আপনি শাফাতের জন্য কারণে ধরার, সুপারিশের জন্য কাউকে ধরার দরকার নেই। আবার মক্কার মুশরিকরা অনেকে বলতো যে শুনো, আমার তো আল্লাহ চিনে না। মক্কার মুশরিকরা কি বলতো যে আমি একটা গরিব মানুষ, সাধারণ মানুষ, আমারে আল্লাহ চিনে নাকি? যেখানে আমার মেম্বার চেয়ারম্যানে চিনে না, আল্লাহ আবার চিনে নাকি আমারে? কয় আল্লাহর কাছে পৌঁছাই দিতে হইলে, আল্লাহর নিকট চিনে দিতে হইলে, পরিচয় করাই দিতে হইলেও এদের ইবাদত করা লাগে। আল্লাহ পাক সূরা জুমারের 2 এবং 3 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা তাখাযু মিন দুনিহি আউলিয়া মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহকে বাদ দিয়ে তারা যে সমস্ত আউলিয়াদেরকে ধরত, আউলিয়াদেরকে তারা মাবুদ বানাই নিত, তারা বলতো এটার একটাই মাত্র কারণ, এরা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছাই দিবে, এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে, আল্লাহর সাথে পরিচয় করাই দিবে। কারণ এরা আল্লাহর কাছে পরিচিত মানুষ, আল্লাহ এদেরকে চিনে আমাদেরকে চিনে না, নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে আল্লাহর কোন একজন বান্দা অপরিচিত নাই, কারণ আল্লাহ সুবহান ওয়া তাআলা যারে বানাইছেন, আল্লাহ নিজে বানাইছেন, তারে আল্লাহ চিনবেন না কেন? সমস্ত বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন চিনেন। সুতরাং কারো মাধ্যমে আল্লাহর কাছে পরিচিত হওয়ার দরকার? যদি এরকম ধরেন যে এর মাধ্যমে আমি আল্লাহর কাছে একটু পরিচিত হতে চাই, অনেকে একটু রাষ্ট্রপতির সাথে দেখা করতে চায়, প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চায়, অমুক বাইরে ধরে, তমুক বাইরে ধরে, যে সরাসরি তো যাওয়া যায় না, আল্লাহর দরবারটা এরকম না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার জন্য কোন এরকম মাধ্যম ধরা লাগে না, আল্লাহর কাছে আল্লাহর বান্দা সরাসরি যাইতে পারে। সুবহানাল্লাহ, বরং সরাসরি যাবে তো যাবে, আল্লাহু আকবার, শেষ রাত্রিতে আল্লাহ পাক নিজে এসে বান্দারে ডাকেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক নিজে প্রথম আকাশে নেমে আল্লাহর বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন, আসো, কে আসো আমার কাছে, আমার কাছে কি চাইবা, আমি দেওয়ার জন্য এসে গেছি, গুনাহ আছে ক্ষমা চাওয়ার জন্য আসো, আমি ক্ষমা করে দিতে আসছি। সুবহানাল্লাহ, সুতরাং ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার জন্য কোন মধ্যস্থতার কোন মাধ্যমের দরকার নাই। কোরআনে কারিমের একটা আয়াত আছে যেটা বাঙালিরা এটারে বাংলা বানাই ফেলছে, কোরআন বাংলা না আরবি? কোরআন কোন ভাষা নাজিল হইছে? বাঙালি কয় সব কোরআনের পুরাটা আরবি, তবে এই জায়গাটা বাংলা। যেমন বাংলাদেশের থেকে একজন সৌদি আরব গেছে, যাই মার কাছে ফোন দিছে, আম্মা সৌদি আরবে সব আরবি, একটা জিনিস পাইছে বাংলা, কোনটা? আজান। আজানটা বাংলা দে আর সব আরবিতে দে। অর্থাৎ বাংলাদেশের আজানের মতো ওখানে আজানটা দে, উনি মনে করছে বাংলা। কোরআনের সব আরবি, একটা আয়াত তেলাওয়াত করলে বাঙালি মনে করে এইটা বাংলা। সূরা আল মায়েদার 35 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। বাস আত্তালাওয়াত করা লাগবে না, অনুবাদও লাগবে না, ব্যাখ্যাও লাগবে না, পাই গেছে বাংলা। কো আল্লাহ বলছে দেখো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ কইছে উসিলা ধরতে, মানে ওয়াসিলাটা এটা কোরআনের শব্দ, এটা আরবি শব্দ, এটারে বাংলা বানাই ফেলছে। বাংলায় উসিলা মানে মাধ্যম, কিন্তু এটা বাংলা উসিলা না, এটা আরবি ওয়াসিলা। আরবি ওয়াসিলা আর বাংলা উসিলা এক জিনিস না। কোরআনের যে ওয়াসিলা এটার অর্থ হইল আল কুরবাহ, এটার অর্থ হইল বেশি বেশি নফল ইবাদত করা, নফল ইবাদত বন্দেগি করে আল্লাহর নৈকট্য হাসিল করা, এটাই হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। কিন্তু বাঙালি এটার দ্বারাও ধোকায় পড়ে। তাহলে ঈমান ভঙ্গের দুই নম্বর কারণ আল্লাহ এবং বান্দার মধ্যখানে মধ্যস্থতাকারী বানানো। তিন নম্বর কারণ, মাল্লাম ইউকাফিরুল মুশরিকিন, মুশরিকদেরকে কাফের মনে না করা, কাফেরকে কাফের মনে না করা, মুশরিককে মুশরিক মনে না করা, বরং মুশরিকের মতবাদকে কাফেরের মতবাদকে সহি মনে করা। এটা মনে করলে কি হয়? ঈমান ভেঙে যায়। এটা হলো কয় নম্বর? তিন নম্বর। আমি শুধু কারণগুলো সংক্ষেপে বলে যাচ্ছি, এগুলো আজকে আর বিস্তারিত ব্যাখ্যা দেব না, আরেকদিন আল্লাহ পাক বাঁচা রাখলে বিস্তারিত ব্যাখ্যা। চার নম্বর যেটা ঈমান ভঙ্গের কারণ, যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েতের চাইতে অন্য কোনো হেদায়েতকে বেশি পরিপূর্ণ মনে করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েতের চাইতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের চাইতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের চাইতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের চাইতে অন্য কোনো আদর্শকে যদি উত্তম মনে করে, ভালো মনে করে, কল্যাণকর মনে করে, ঈমান ভেঙে যায়। পাঁচ নম্বর ঈমান ভঙ্গের কারণ যেটা, সেটা হলো মান ইস্তাহজা বিদীনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিনের কোনো একটা জিনিসকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, আল্লাহর দিনের কোনো একটা জিনিসকে নিয়ে ঠাট্টা তামাশা করলো, কোন বিদ্রুপ করলো, তার ঈমান ভেঙে যায়। ছয় নম্বর ঈমান ভঙ্গের কারণ, আল্লাহর দিনের কোনো একটা জিনিসকে অপছন্দ করলো, একটা সুন্নতকে অপছন্দ করলো, তাহলে তার ঈমান ভেঙে যায়। অপছন্দ করাটা ঈমান ভঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ। সাত নম্বর হলো জাদু করা, কোনো ব্যক্তি যদি জাদু করে তাহলে তার ঈমান ভেঙে যায়, জাদু করাটা ঈমান ভঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ। আট নম্বর ঈমান ভঙ্গের কারণ, মুসলিমের বিরুদ্ধে কোন মুশরিককে সাহায্য সহযোগিতা করা, অর্থাৎ মুসলমানদেরকে মারার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য মুশরিকের পক্ষ অবলম্বন করে, মুশরিকদের পক্ষ হয়ে ওই মুসলিমের উপরে আক্রমণ করা বা মুসলিমকে মুসলিমের উপরে বিদর্ভীর মুশরিকের পক্ষ অবলম্বন করলে ইমান ভেঙে যায়। এটা হলো আট নম্বর কারণ। নয় নম্বর কারণ ইমান ভঙ্গের, কোন ব্যক্তি নিজেকে শরীয়তের আওতামুক্ত মনে করে, যে আল্লাহর এই বান্দাগুলো শরীয়তের বিধিবিধান মানতে বাধ্য না, এরা শরীয়তের আওতামুক্ত, তাহলে ইমান ভেঙে যায়। দেখবেন অনেক লোক আছে সমাজে নামাজ পড়ে না, আছে না? অনেক লোক আছে সমাজে গান বাদ্য করে, ইসলামের নামে গান গায়, তবলা বাজায়, ডোল বাজায়, ইসলামের নামে লম্বা চুল রাখে, ইসলামের নামে দেখবেন শরীয়তে মারফতে গান গায়, আর দুনিয়ার শেরেকি কুফরি গানের মধ্যে বলে বেড়ায়, আবার নিজেদেরকে ইসলামের ইসলামের পক্ষে ইসলামের দাবি করে। এইরকম কাজ করলে আবার যখন আপনি বলবেন এই ভাই তুমি এগুলো করতেছো, এগুলো তো হারাম, এগুলো তো করা যায় না, কমিয়া তুমি শরীয়তে আছো, আমি মারফতে আছি, এই মারফতের নাম দিয়ে, হাকিকতের নাম দিয়ে, তরিকতের নাম দিয়ে শরীয়ত থেকে আওতামুক্ত হলে ইমান ভেঙে যায়, এদের ইমানে না ইমান চলে যাবে। দশ নম্বর সর্বশেষ যেটা ইমান ভঙ্গের কারণ সেটা হলো আল ইরাজু আন দীনিল্লাহ, লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইউআল্লিমুহু, আল্লাহর দিন থেকে বিমুখ, দিন শিখেও না শিখায়ও না, মানে দিন বাপদাদার পক্ষ থেকে দিন পাইছে, পরিচয় পাইছে মুসলিম, পরিচয় পাইছে ইমানদার, কিন্তু ইমানের কোনো খোঁজ খবরও নেয় না, ইমানের কোনো এলেম চর্চাও করে না, ইমান সম্পর্কে জানেও না বুঝেও না, ইমানের কোনো আমলও নাই, ইমানের কোনো কদরও নেই, এই লোকের ইমান অটোমেটিক চলে যায়। কারণ ইমানকে কদর না করলে, ইমানের খোঁজ খবর না নিলে ইমান এমনি বিদায় নিয়ে নেয়, এটাও ইমান ভঙ্গের একটা অন্যতম কারণ। এই দশটা হলো ইমান ভঙ্গের কারণ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের সবার মূল্যবান সম্পদ ইমান, ইমানটাকে যত্ন করা, ইমানটাকে হেফাজত করা আমাদের সবাই জরুরি দরকার। সবসময় খেয়াল রাখতে হবে আমি যেন ইমানটা নিয়ে দুনিয়া থেকে যেতে পারি, ইমানটা যেন বিশুদ্ধ থাকে, শেরেক মুক্ত তাওহিদি ইমান থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শেরেক মুক্ত তাওহিদি ইমান নসিব করুন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া যতদিন বেঁচে থাকে ইসলামের উপরে বেঁচে থাকার এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ইমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক শেষ পর্যন্ত আমাদের সবাইকে দ্বীনী আলোচনা শোনার, বুঝার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আজকের এই ওয়াজ মাহফিল থেকে এমন এমন কথাগুলো আল্লাহ পাক বের করে দিন, যে কথাগুলো দ্বারা আমরা আমাদের জীবন পরিবর্তন হয়, আমাদের ঈমান বিশুদ্ধ হয়, আমাদের আমল বিশুদ্ধ হয়। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।